الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গত দর্শে আমরা আলোচনা করেছিলাম ওযুর সাথে ঘুমানোর ফজিলত সম্পর্কে। আজকে যখন মানুষ বিছানায় যাবে, ঘুমাবার সময় কি পড়বে, কি কি দোয়া, অনেকটা আছে আমাদের, আমরা জানি প্রসিদ্ধ। সাহ যেমন আমরা বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, রাব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবআতু ইবাদাক। এখানে হাফিজ আল মুনদিরি যে কয়েকটি হাদিস পেশ করেছেন আত-তারগীব আত-তারহীবে, ওগুলো থেকে আমরা আলোচনা করছি। কিন্তু যেটা প্রসিদ্ধ এখানে দেখছি উল্লেখ করেননি তিনি, তো আমাদের সবারই জানা আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, একদম সহজ। এখানে প্রথম যে হাদিস তিনি পেশ করছেন সে হাদিস হলো বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم اذا اتيت مضجعك فتوضا وضوءك للصلاه ثم اضطجع على شقك الايمن। তুমি যখন তোমার বিছানায় আসবে শুবার জায়গায়, তখন সালাতের জন্য যেভাবে তুমি উযু করো সেভাবে উযু করবে, তারপরে ডান পার্শ্বে শুবে, এটা শুননা। তারপরে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া, তাহলে উযুর নির্দেশ, উযু করা মুস্তাহাব সুন্নাহ, উযুর সাথে ঘুমানো সুন্নাহ, যেভাবে আর এর ফজিলত আপনারা শুনেছেন অনেক গত সপ্তাহে। আর এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন, উযু করো আর ডান পাশে শুয়ো, তারপরে এই দোয়া করো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ووجهت وجهي إليك وفوضت أمري إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت ورتت هي الله আমি নিজেকে তোমার কাছে সুপর্দ করলাম, আমার চেহারা তোমার দিকে ফিরিয়ে দিলাম, চেহারার রূপ আমার বিষয় আদি সব তোমার কাছে সুপর্দ করলাম, আমার সব কাজকর্ম আমি ঈমান আনলাম তোমার উপর, তোমার কিতাবের উপর, যে কিতাব তুমি নাজিল করেছো, ঈমান আনলাম তোমার নবীর উপর, যে নবীকে তুমি প্রেরণ করেছো সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। এই কথা বলে মানুষ যদি এই দোয়া পড়ে ঘুমায় তাহলে কি হবে, ফা ইন মুত্তা মিন লাইলাতিকা ফা আনতা আলাল ফিত্রাহ, যদি তুমি এই রাতে মারা যাও তাহলে তুমি ইসলামী স্বভাবের উপর মারা গেলে। কারণ মানুষ যখন জন্ম লাভ করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ, তখন সে ইসলামী স্বভাবের উপর জন্ম লাভ করে। বাচ্চা যখন জন্ম লাভ করে ইসলামের উপর, তাই নাবালক বাচ্চা যদি মারা যায়, মুসলমান মুসলমানের মুসলিমের ছেলে হয়, তাহলে আলিমদের মতবিরোধ নেই। নাবালিক বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালিক হবে, বালিক হওয়ার পূর্বে মারা গেছে, সে আলাতুল জান্নাতে, সুবহানাল্লাহ। বাকি রয়ে গেছে কাবিরদের ব্যাপারে, কাবিরদের সন্তান যদি মারা যায় নাবালিক অবস্থায়, তাহলে কি সে জান্নাতি হবে? এই ক্ষেত্রে আলিমদের ইখতিলাফ, মতবিরোধ আছে। কেউ কেউ বলেছেন এটা জানি না, পরবর্তীতে পরীক্ষা, কিয়ামতের দিন পরীক্ষা নেওয়া হবে তাদের থেকে। আর কেউ কেউ বলেছেন সে যেহেতু তার উপর শরীয়তের বিধান আরোপ হওয়ার পূর্বেই মারা গেছে, তো আল্লাহ তার কেন হিসাব নেবে, ওখানে পরীক্ষা টরীক্ষা নাই, ও আলাতুল জান্নাতি, সুবহানাল্লাহ। এটা একটা মত, বুঝতে পারছেন, দলিল মৌজুদ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজআলহুন্না আখিরা মা তাতাকাল্লামু বিহি, এই দোয়াটি তুমি একদম সর্বশেষ দোয়া পড়বে ঘুমাবার সময়, একদম লাস্টে এটা, বুঝতে পারছেন? আল্লাহুম্মা, এই এখানে যে ফর্ম উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা আসলামতু ইন্নি আসলামতু নাফসি ইলাইক, আল্লাহুম্মা ইন্নি আসলামতু নাফসি ইলাইক ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াক্তু আমরি ইলাইক আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। ইয়াদ করার চেষ্টা করবেন। এই হাদিসটি বুখারী মুসলিম হুদুদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ আসছে, আর আত-তারগীব ওয়াত-তারহীবের 853 নম্বর হাদিস। বলছেন ওয়া ফি রিওয়ায়াতি লিল বুখারী ওয়া তিরমিজি ফাইন মুত্তা ফাইন্নাকা ইন মুত্তা মিন লাইলাতিক মুত্তা আলা ফিত্রা ওয়া ইন আসবাহতা আসাবতা খাইরান। সুবহানাল্লাহ, যদি তোমার এই রাতে তুমি মারা যাও তাহলে ইসলামে সওয়াবের উপর মারা যাবে, আর যদি সকাল করো তাহলে ভালো অবস্থায় সকাল করবে, যদি জাগো ভালো অবস্থায়। তো এই দোয়াটি শুকে নেওয়া ভালো। এর আগে হলো উজুর সাথে ঘুমাবেন, যথাসাধ্য মানুষ চেষ্টা করবে, কয়েকদিন অভ্যাস হয়ে গেলে যদি করেন তাহলে উজু না করে আপনি ঘুমিয়ে আসবেন। অভ্যাস অভ্যাস করতে হয়। এরপর যে হাদিস আমরা সবাই জানি, এটা এটা প্রসিদ্ধ আমাদের কাছে, আলী ইবনে আবি লাইলা হাদ ক্বাল হাদাসানা আলী রাদিয়াল্লাহু আনহু আন্না ফাতিমাতা ইশতাকাত মা তালাক্কা মিন আর-রুহা ফি ইয়াদিহা ওয়া আতা আন-নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবিয়ান ফানতালাকাত ফালাম তাজিদুহু ওয়া লাকিয়াত আয়েশা ফাআখবারাতহা। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ফাতিমা, তিনি যে চক্র চালান হাত দিয়ে, তার কষ্ট হয় হাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু কয়েদি আসতো, অর্থাৎ ক্রীতদাস ক্রীতদাসী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে আসলেন, তো তাকে পাননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করে তাকে বললেন কেন তিনি এসেছেন। فلما جاء النبي صلى الله عليه وسلم اخبرت عائشه بمجيء فاطمه اليها যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ফাতিমা এই কারণে এসেছিলেন আপনার কাছে। আচ্ছা, ফাতিমা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলিজার টুকরা হাদিসে এসেছে, ইন্নাহা ফালযাতু কাবিদি, নিজের সন্তান নিজের কলিজার টুকরা, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, কিন্তু দুঃখের ব্যাপার অনেক মেয়ে হলে এটা মুসলমানের গুণ না মুশরিকের গুণ। এখনো পর্যন্ত এই জমানা কি অবস্থা, মেয়েদের কি করছে, তবুও ওই যে নারী স্বাধীনতা চায় যারা এই দাবিদার, ওদেরও যদি মেয়ে হয় তবু মুখ কালো হয়ে যায়, ঠিক না? আর আমরা যারা মুসলমান সত্যিকারের মুসলিম, কোরআন এবং সুন্নাহর উপর বিশ্বাস করে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক আল্লাহর জাতির উপর সন্তুষ্ট থাকে, খুশি। এখানে মধ্যে মধ্যে দেখা যায় ওই যে সাবেক শেখ ইব্রাহিম রহমতুল্লাহ থাকতে একটা মুয়াজ্জিন ছিল আব্দুর রহমান রাইস, তার মেয়ে হয়েছে, এত খুশি বাবা রে বাবা। হ্যাঁ, মৌজুদ। আর আমার দেশে এরকম লোক পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহ, একদম হাফেজুল কোরআন, বুঝছেন? আমি আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পৌঁছেছি, মেয়ে হয়েছে একটা পরে আরেকটা দুইটা, কিন্তু তার মন ভালো না, মেয়ে ভালো না, আস্তাগফিরুল্লাহ। পরবর্তীতে ছেলে হয়েছে, কিন্তু কে জানে তার কাছে সে মার্কেটে ছিল, সংবাদ দিয়েছে তোমার মেয়ে হয়েছে, ওগুলা মুশকিল। হ্যাঁ, আমার কি করবে, আসতে তো বাড়িতে আসছে, কোনোরকম কোনোরকম আর কি, আসলে হয়েছে ছেলে, এসে হয়েছে ছেলে, দিয়েছে লাশ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, এরকম হয়, আমি ঘি দিয়েছি, কেউ কেউ এরকম আছে, ছেলে হলে সংবাদ তাড়াতাড়ি আছে, মেয়ে হলে কোথায় বলে না। যেমন কিরকম খবরদার, এই গুঞ্জন আমাদের মধ্যে না থাকে, এটা হচ্ছে মুশরিক কাফির কুফফারদের গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা, ছেলের মাধ্যমে বাড়ি থাকবে না মেয়ের মাধ্যমে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে, সুবহানাল্লাহ। আর ওই ইমাম মাহদি বলেন, ইমাম মাহদি কার সন্তান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বুঝতে পারছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্তান, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আসেন, ইমাম মাহদি বলে প্রসিদ্ধ না, ওনার নাম হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। বলছেন, ফজাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাইনা, মানে ফাতেমা এসে বললেন আমি এত কষ্ট করি, নিজের হাতে চক্র চালাই বা এরকম, হ্যাঁ আমার কত কষ্ট, শুনেছি এখানে কৃতদাস কৃতদাসী আছে, তো একটা কৃতদাস দাসী যদি আমাকে দিয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের রাষ্ট্রপ্রধান যদি এরকম হয় কি করবে, একটা রাষ্ট্রপ্রধান লাগে না, যে কই মিয়া দিদি হয় একটা হালকা যদি একটা চেয়ারম্যান হয়ে যেতে পারে, ইয়া আল্লাহ, চেয়ারম্যান লাগে না আর একটু নিম্ন পর্যায়ে মেম্বার, মেম্বার লাগে না আর একটু নিম্ন পর্যায়ে যাও, সত্যি সমস্ত আদম সন্তানের নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই যে বলে সেই প্রথম পূর্ববর্তী পরবর্তী সকলের নেতা, সত্য না মিথ্যা, সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউম আল কিয়াম সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি, তার মেয়ে খাদেমা নাই, খাদেমা নাই, খাদিম তো নাই, খাদিমাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আসলেন বৃত্তান্ত জানালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বক্তব্য তার সামনে তুলে ধরলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেলেন, বলছেন ফজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাইনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসলেন, হাদিসটি কে বর্ণনা করছেন, লায়ের আগে আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়াদ রাখবেন, হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, বলছেন ওয়াকাদ আখাদনা মাদাজিআনা, আমরা আমাদের বিশ্রাম স্থলে গেছি, তো দাঁড়াতে লাগলাম, নবী এসছেন শুনে দেখে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আলা মাকানিকুম, তোমাদের জায়গায় থাকো, বলছেন এসে আমাদের কাছে বসলেন, আলী বলছেন হাত্তা ওয়াজাদতু বাদ্দ কদমাইহি আলা সাদরি, এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই পায়ের শীতলতা ঠান্ডা ঠান্ডা ভাব আমার বুকে অনুভব করলাম, দেখছেন সুবহানাল্লাহ। ثم قال ارقر بلن الا اعلمكما خيرا مما سالتما اذا اخذتما مضجعكما امي كي তোমাদেরকে তোমরা যা চেয়েছো, এর থেকেও ভালো জিনিস সম্পর্কে বলা যাবো না? বুঝতে পারছেন, তোমরা যা চেয়েছো এর থেকে আরো ভালো আমল, ভালো কাজ, ভালো মূল্যবান জিনিস সম্পর্কে তোমাদেরকে বলে দেবো না? বুঝতে পারলে ওই খাদিম নাই, খাদিমা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তোমরা ঘুমাবার পূর্বে ان تكبر الله 34 وتسبحه 33 وهو وتحمده 33 যখন তোমরা বিশ্রাম স্থলে যাবে ঘুমাবার সময় তখন 34 বার বলবে আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন তো নাকি? সবাই পড়েন না মাঝে মধ্যে নিয়মিত? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা নিয়মিত পড়েন একটু হাত ধরেন তো দেখি কয়জনে পড়েন। খালি নিয়মিত পড়ে যা, নিয়মিত মাসা মাসা আলহামদুলিল্লাহ কিছু লোক মজুদ, কিন্তু বেশিরভাগ নাই, আমল করার চেষ্টা করবে। আমরা যদি সেটা শুনি আমল না করি হবে, শুনতে হবে আমল করতে হবে প্রত্যেকটা জিনিস। শুধু শুনলাম আমল করলাম না কোনো ফায়দা নেই, ঠিক না? মানে সাধারণত এই মনে যেহেতু ফায়দা আছে, কিন্তু যেরকম ফায়দা হচ্ছে সেরকম হচ্ছে না যথার্থ। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি তুমি এরকম কো, ফাহুয়া খায়রুল লাকুম মিন খাদিম, এই আমলটি তোমাদের কাছে খাদিম থেকে অনেক উত্তম। আল্লাহ আকবার। বলছেন হাদা লাফযুস শাইখাইন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, এই হাদিসটি বুখারী এবং মুসলিম, এটি কেবল বুখারী এবং মুসলিমে আছে, আরো বেশকম থাকতে পারে বিভিন্ন। তাহলে বুঝলাম ঘুমাবার আগে একদম সহজ, সবাই জানে এটা, একদম জাহির করতে পারে, ঠিক না? যে কিছু বুঝে না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আশা করি ইনশাআল্লাহ আজকে থেকে আপনারা শুরু করেন, মানে এরকম করবেন যেন না ভুলেন। বুঝতে পারছেন, যেন না বুঝি না ভুলি, আমল দুই চার দিন করলে অটোমেটিকলি চলে আসে। আচ্ছা, এই গেল। এরপরে তিনি যে হাদিস পেশ করছেন তা হলো ওয়ান ফালওয়াত ইবনে নাওফাল عن ابيه رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال لنوفل اقرا عن فروة بن نوفل عن أبيه رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لنوفل اقرأ قل يا أيها الكافرون ثم نم على خاتمتها فإنها براءة من الشرك. الله رسول صلى الله عليه وسلم نوفل رضي الله عنه قبلة ثم قل يا أيها الكافرون قلت تشيش قلت جنت سويقل قل يا أيها الكافرون هو ورشمه তারপরে ثم نم على خاتمتها, এটা শেষ করার পরে তুমি ঘুমো। কুলিয়া ইয়ুল কাফিরুন খুব সহজ, কিন্তু এত ছোট সহজ হলো অনেক মুসলমান জানে না কুলিয়া ইয়ুল, হয়তো অনেকে আছে কুরআন পর্যন্ত পড়তে পারে, জানেন? জানি, একটু পড়েন দেখা যায় কি অবস্থা, ঠিক না? আপনি হজে যাবেন, উমরায় যাবেন, তওয়াফ করেন না? তওয়াফের দুই রাকাত, তওয়াফ করার পর দুই রাকাত করেন, এই সময় এই দুই সূরা পড়া সুন্নাহ। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সাথে কুল আল্লাহু আহাদ। এমনি বসে থাকলে হবে না, শুধু চক্কর দিবেন না, বিশেষ করে যারা ওই হজে যাবে আর আমাদের সকলের জন্য। আমরা তো বারবার উমরা করছি বা হজ করছি, যাদেরকে আল্লাহ তৌফিক দেন সবাই, আপনারা বারবার উমরা করেন কিনা? তো যারাই মনে করেন আমার আমার ইয়াদ আছে মুখস্থ, যদি কেউ এরকম থাকে যারা যারা আছেন, আরেকজনকে শোনাবেন, শুদ্ধ করবেন, আর যে গুণ নাই ইয়াদ করবে, এমনি বসে থাকবে না, শুধু বুলুস বুলুস বুলুস বুলুস ইয়া বুলুস করতে করতে আপনি আপনার টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারবেন না? মৌত পর্যন্ত আপনার টার্গেট শেষ হবে না, পয়সা কমাই আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ওই যে সেদিন দেখলাম কালী প্রদীপ যার সাথে নাকি চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের, ঢাকায় 142 তলা ভবন বানাবে, আমি দেখেননি এটা? আচ্ছা, ও কালী প্রদীপ না, সিলেটের ঢাকা দক্ষিণ বাড়ি দেখলাম সেদিন একজন দিয়েছে, কত বড় ধনী, বিশ্বের বড় বড় ধনী একজন সে। আচ্ছা বলেন তো, এত বড় ধনী, কত বিশ্বে 25-26টা রাষ্ট্রে তার ব্যবসা মূল্য, এর নিয়ে কত টাকা আবার ওই রূপটি? আচ্ছা, ও এত বড় ধনী হয়েছে তার লোক শেষ, সে যত বড় আছে মনে হয় তাকে লাগবে এক নম্বর। হ্যাঁ, এক নম্বর যদি হয়ে যায় যারা আছে, যে আছে এক নম্বর বর্তমান সারা বিশ্বের ধনী, যে মনে মনে আমি আলাতুল যেন এক নম্বরই থাকি, ঠিক না, পরবর্তী কমে যায়। আল্লাহ মুস্তাহান, আল্লাহ রসুল সাল্লাহ আসলে বলেছেন, যদি কোন আদম সন্তানের দুটি স্বর্ণের উপত্যকা হয়ে যায়, বুঝতে পারছেন ওয়াদি বলতে কি, দুই পাহাড়ের যে নিম্নভূমি ওয়াদি খাল বলে, এখানে দেখেন না আপনার ওয়াদি, দুটি স্বর্ণের উপত্যকা হয়ে গেলে তবু তার পেট ভরবে না, বলবে ওয়াহেদ জানি মানে আরেকটা আছে, ও যত বড়ই ধনী হোক স্বর্ণের একটা উপত্যকার মালিক হয়েছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই দুনিয়া আমরা কামাই করি আলহামদুলিল্লাহ, হালাল পথে চলি, আর আল্লাহ যাদের এর উপর সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখবেন বেশিরভাগ ওই যারা হাট ফিট বাট ফিট করে বলে না, অনেক আছে কমবে হয়েছে, একটা কারণ হতে পারে, কারণ হয় মানুষ তো মরবে একদিন সন্দেহ হবে, কিন্তু কখনো কখনো কারণ হয়। এ তো দুনিয়া, যাদের ভিতরে দুনিয়ার চিন্তা বেশি ওই বিভিন্ন রকমের এরকম হার্ট অ্যাটাকের সম্মুখীন হয় বেশি, আমার যা মনে হয়। ওই কালকে কে দিয়েছে, নিজের স্ত্রীর সাথে লড়াই হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা জিয়াদা, মুমকিন সমস্যার সমাধান, যার সাথে তোমার সম্পর্ক, হ্যাঁ জীবন সঙ্গী নেই, তার সাথে লড়াই মুশকিল, হার্ট অ্যাটাক অসম্ভব না, ঠিকই আছে তার কথা, একদম মিথ্যা না। আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে, সন্তুষ্ট আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকি, আর আখেরাতের দিকে মনোনিবেশ করি। তো ইয়াইহুল কাফিরুন, আমরা বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি তুমি এই সূরা পাঠ করে ঘুমাও তাহলে তুমি শিরিক থেকে মুক্ত অবস্থায় ঘুমালে। এবারে এই অবস্থায় যদি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিন্না মা'তু বিশ শিরক, যদি তুমি তোমার মৌজুদি এই অবস্থায় চলে আসে তাহলে তুমি শিরিক থেকে মুক্ত অবস্থায় তুমি মারা গেলে। সুবহানাল্লাহ, বিহামদিহি। এজন্য এই সূরা প্রত্যেকেই মুখস্থ করবেন আর সাথে সাথে অনুবাদও শিখবেন, বুঝলেন না, অনুবাদ তাফসীর শেখার চেষ্টা করুন, আর এর সাথে সাথে কুল হুয়াল্লাহ আহাদ, আল্লাহ আমাদের তো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটা হাদিস বলে আজকের এই দর্শ শেষ করব, তা হল আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خصلتان او خلتان لا يحافظ عليهما عبد مسلم الا دخل الجنه الله اكبر هما يسير ومن يعمل بهما قليل দুটি স্বভাব, দুটি গুণ, যদি এই দুটি আমল, দুটি আমল এগুলোর উপর যদি কোনো মুসলিম বান্দা নিয়মিত আমল করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা ইয়াসির, এগুলো একদম সহজ, কিন্তু যারা কা আমল করে এদের সংখ্যা কম, বাস্তবিক কম। দেখেন সামনে যান, ইউসাব্বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ওয়া ইহমাদু আশরান ওয়া ইউকাব্বিরু আশরান ফাযালিকা খামসুন ওয়া মি'া বিল লিসান وألف وخمسمائة في الميزان. প্রতি সালাতের পরে দশ বার সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ দশ বার, আল্লাহু আকবার দশ বার। সহজ কি না? মানে ফরজ সালাতের পরে কয়েকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাসবিহ পাঠের কমাল আছে। এর মধ্যে থেকে একটাই আপনি আমল করবেন, সুবহানাল্লাহ দশ বার, আলহামদুলিল্লাহ দশ বার, আল্লাহু আকবার দশ বার। আর সাধারণত আমরা ওইটা আমি কোন সময় দশ বার, কোন সময় ৩৩, আর কোন সময় ২৫ ২৫, যেটা আপনাদেরকে বলি আমল আমল করার চেষ্টা করি। আল্লাহ মাফ করুন গুনাহ হাতা আপনাদেরকে, যে আপনারা জানেন ২৫ ২৫ উল্লেখযোগ্য। অনেক মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব তাসবিহ আজকারের প্রমাণ ফরজ সালাতের পর, বুঝতে পারছেন? নফল সালাতের পর না, ফরজ সালাতের পর আপনারা আমল করবেন ফরজ সালাতের পর। ২ মিনিট ৩ মিনিট তো সব চলে যাচ্ছে, খাই রে বাবা রে বাবা। হ্যাঁ, যদি কেউ এরকম হয় মুশকিল আছে তাহলে মারা যায়, এটা শুন না ওইটা শুন না, কিন্তু সবসময় তোমার মুশকিল, তার কোন দিন মৌত আসার পরে আর মুশকিল, মানে মৌত আসা পর্যন্ত আর মুশকিল যাবে না। আমল করবেন ফরজ সালাতের পরের যেসব জিকির, ওগুলো আদায় করবেন ফরজ সালাতের পর। ওয়াফাকাকুমুল্লাহ। আর মিজানে হলো মিজানে কত দেয়া হয়, আলহামদুলিল্লাহ। এরকম ব্যাখ্যা কিরকম কিরকম এটা দরকার নেই, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহজ, বুঝতে পারছেন না? এটা হলো গাইবী ব্যাপার, কিরকম যেভাবে যথেষ্ট। জিব্বা হলো ১৫০, আর মিজান, মিজান পর্যন্ত ওই আমলনামা যে পাল্লা দিয়ে মাপা হবে ওইটাই মিজান। এখানে উদ্দেশ্যটি ওই মিজানে কত হবে? ১৫০০, সবাই বুঝে ১৫০০ বলার প্রয়োজন নেই, সবাই ১৫০০ সবাই আমাদের জন্য আরবি, যেহেতু আমরা এখানে থাকি, আর যারা ওই ইউরোপ আমেরিকা ওদের জন্য ইংলিশ, আর আমাদের জন্য আরবি। আরব দেশ না জানলেও তো বসো আলহামদুলিল্লাহ। এইসব সংখ্যা ফাংখ্যা এরপরে বলছেন ওই সুবহানাল্লাহ কিরকম এটা আমি বলছি এই জন্যই খালি যেভাবে হাদিস বলছেন, সে যখন ঘুমাবার জন্য বিশ্রামস্থলে যাবে তখন আল্লাহ আকবার বলবে ৩৪ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, সুবহানাল্লাহ ৩৩ বার, এটি হলো ১০০ বার জিব্বায়, আর মিজানে হলো ১০০০। এখানে কি বুঝলেন? বুঝলেন যেটা কম এটা সব বেশি, যেটা বেশি করলে সব কম, এটা তোমার কাছে না? সুবহানাল্লাহ, হাযা মিন আল্লাহ। এরপর বলছেন ফালাকাদ রাআইতু সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুহা, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি এরকম গণনা করেছেন, মানে আঙ্গুল দিয়ে, আমি এইসব গিট আনা যেরকম করে এরকম আঙ্গুল দিয়ে গোনা শুনছেন, তসবিহ যারা হজে যায়, আমরা বললাম যে তুমি তসবিহ টসবিহ কিনো না, তবুও দেখা যায় একদম ওই লাস্টে 12 তারিখ বা 11 তারিখ গিয়ে আমার মক্কায় যত তসবিহ আর সব বলে বাংলাদেশ যাবো আর না ইন্ডিয়া যাবো। কথা বললাম আমাদের তো দুই দেশের লোক, তা বাংলাদেশ ইন্ডিয়া কারো হয় না, মানে আমাদের সাথে হয়তো অন্য কেউ থাকতে পারে, দুই চারজন তো থাকেই সব সময়। আচ্ছা তো তসবিহ নিজের অঙ্গ প্রত্যঙ্গ সরাসরি সতর্ক দিবে, হাজি এরকম আপনি এগুলো দিয়ে গুনবেন হাত দিয়ে। সর্বমোট সংখ্যা 100, এর থেকে বেশি যে যত পারে পড়, বুঝতে পারছেন? সব মিলে কত? 100, আর বাকি যেমন ফরজ সালাতে পড়তে 30, 30, 10, 10, 25, 25 কোনো অসুবিধা আছে? আপনি বুড়ো হলো, বুড়ো হলে তো মানুষ আরো ফ্রি, তার আর কোনো কাজ নেই, হাত দিয়ে গেলে কি অসুবিধা? ভুল হয়ে যাই, তাহলে তার মানে হলো তোমার মন তসবিহতে নাই। মন যদি তসবিহে থাকে তাহলে তুমি ভুলবে না, সত্য না মিথ্যা? আমরা বুঝতে পারছেন মন তসবিহে থাকলে এটা ভুলবে না, আর মন নাই তো তসবিহ এস চলছে বুঝি এমনি গুঞ্জে। আর মন বাংলাদেশ আনো ইন্ডিয়া নাইলে মক্কা নাইলে মদিনা নাইলে উল্লেখ কোথায়, বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর আমল করার তৌফিক দিন। আচ্ছা এইগুলো কথা, তাহলে ঘুমাবার সময় এই তসবিহ একদম যে কোনো লোক করতে পারে, তিনি বললেন সুবহানাল্লাহ, বলছেন তোমরা যখন ঘুমাবার জন্য যাও তখন তোমাদের কাছে শয়তান আছে, শয়তান এসে তখন কি করে তুমি এগুলো বলার আগেই তোমাদের ঘুম লাগিয়ে দেয় কিনা মাঝে মধ্যে, এরকম মাঝে মধ্যে হলে অসুবিধা নেই, কিন্তু সবসময় খালি শয়তান এসে তো লড়াই, তার মানে শয়তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চাও তসবিহ পড়বে কিন্তু এর আগেই তোমার ঘুম এসে যায়, মানে শয়তান ঘুম লাগিয়ে দেয়। আমল করবেন। আর আরেকটা গুন্ডা, যখন সলাৎ শেষ হয় তখন তসবিহ পড়ে না, কাজ সালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মোবাইল এসে আলাপু আছে কিনা এরকম? কোন কোন মানুষ আছে মোবাইল লা ইলাহা ইল্লাল্লাহ, মোবাইল হয়তো রিং এসেছে বন্ধ করলো, একটা কথা অনেক আছে ওইটা আরেক ব্যাপার, কিন্তু সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরেই দৌড়, কিরকম এই অবস্থায় আমাদের সালাতটা কিরকম হয়? সালাত যখন পড়বেন তনে মনে সবকিছু নিয়েই সালাত পড়তে হয়, ঠিক কিনা? মুখও থাকবে, মনও থাকবে, শরীরও থাকবে, তার অবাক্যে সালাত আদায় করবেন। যেহেতু আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এই হাদিসটি বলছেন বাবা আবু দাউদ আল-বুখারী ও তিরমিজি, শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি একে সহি বলেছেন। তো আমরা যথাসাধ্য যেসব দোয়া বা তসবিহ বলেছি এর সাথে কিছু ব্যাখ্যা তো বলতেই হয়, এগুলোর উপর আমল করার চেষ্টা করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফি আতা করো, আল্লাহ উপকারী ইলম দান করো এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। ইয়া রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও। আল্লাহ আমাদের সকলের নিয়ত খালিস করো। আল্লাহ আমাদের থেকে আমাদের মন থেকে লোক দিঘানো ভাব, লোক শোনানো ভাব গুলো দূর করে দাও, খালিস তোমার সন্তুষ্টি লাভের জন্য যেন আল্লাহ আমরা আমল করতে পারি সেই তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।